আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সায়ালামুনা গাদাম মাইল কাযাবুল আশির ইন্না মুরসালুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর যার অবস্থা দেখেন যে লাঞ্ছিত হওয়ার যোগ্য তাকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, আর যার বিরোধী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছেন। আমাদের তাফসীর হবে সূরায়ে কামারের আয়াত নম্বর 26 থেকে। এর আগের আয়াতে বলা হয়েছে যে সালে আলী সালামকে সামুদ সম্প্রদায় মিথ্যাবাদী এবং দাম্ভিক বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ পাক তার জবাব বলছেন, সায়া আলামুনা গাদান, শীঘ্রই তারা আগামীকালকে জানতে পারবে, অর্থাৎ পরকালে জানতে পারবে বা আল্লাহর আজাব আসতে যাচ্ছে তাদের, তখন জানতে পারবে মানিল কাযাবুল আশির, কে চরম মিথ্যাবাদী আর কে দাম্ভিক। তোমরাই দাম্ভিক, তোমরাই মিথ্যাবাদী, যারা আল্লাহকে অস্বীকার করেছো, পরকালকে অস্বীকার করেছো, সবচেয়ে নেক মানুষ সৎকর্মশীল আম্বিয়া রসুলগণ তাদের কথাকে অস্বীকার করেছো। ইন্না মুরসালুনা কাতে ফিতনাতাল্লাহুম, নিশ্চয়ই আমি তাদের পরীক্ষার উদ্দেশ্যে একটি উষ্ট্রী পাঠাবো। ফারতাকিবহুম, সুতরাং হে সালেহ আলাইহিস সালাম, তুমি তাদের আচরণ লক্ষ্য করো, ওয়াসতাবির এবং ধৈর্য ধারণ করো। ওয়ানাব্বিহুম, এবং তাদেরকে জানিয়ে দাও, আন্নাল মা কিসমাতুম বাইনাহুম, যে পানি তাদের মাঝে ভাগ বন্টন হবে। কুল্লু শিরবিন মুহতাজির, প্রত্যেক পানি পানের পালা আসবে, অর্থ হচ্ছে যে প্রত্যেকের জন্য পালা থাকবে, অর্থাৎ একদিন সেই জাতির জন্য পালা থাকবে যে তাদের এলাকায় একটাই কুয়ো ছিল, সেই কুয়ো থেকে পানি পান করবে, আর আরেকদিন এই আল্লাহ পাকের যে মুজিজার উষ্ট্রি যেটা পাহাড় থেকে বেরিয়ে এসেছিল জীবন্ত আর তাদেরকে দুধ দিত, সেই উষ্ট্রি পান করবে, আর কেউ পান করতে পারবে না। কিন্তু তারা এই কথাও অমান্য করেছিল, আর তাদেরই এক বদ প্রকৃতির মানুষকে তারা অসৎ পরামর্শ দিয়ে তার দ্বারা এই উষ্ট্রিটিকে হত্যা করিয়েছিল। আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কারিমের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন, কোন জায়গায় বিস্তারিত, কোন জায়গায় সংক্ষিপ্ত। আল্লাহ এখানে বলছেন ফানাদাও সাহিবাহুম, অতপর তারা তাদের এক সঙ্গী যার নাম কেদার বিন সালেহ ছিল, তাফসীরকাররা উল্লেখ করেছেন, ফাতা আতা, তাকে ডাকলো, তাদের সাথী সঙ্গী একজন ছিল, তাকে ডাকলো যে এর দ্বারা এই কাজটা হইতে পারে, ওকে উদ্বুদ্ধ করলো এই অন্যায় কাজ। ফাতা আতা, সুতরাং সে উষ্ট্রিকে ধরলো, আকার, আর সেটিকে হত্যা করে ফেললো, আকারা আহত করার পরে একবারে মেরে দেওয়া, জখম করে দেওয়া। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, কেমন ছিল আমার আযাব আর আমার সতর্কবাণী। আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করেছিলেন, বলছেন ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, তাদের উপর একটি বিকট শব্দ আমি পাঠিয়েছিলাম, একটি ভয়ঙ্কর বিকট শব্দের দ্বারাই তাদেরকে ধ্বংস করেছিলাম। ফাকানু কাহাসিমিল মুহতাজির, সুতরাং তারা হয়ে গিয়েছিল চূর্ণ বিচূর্ণ ঘাসের মতো। হাসিম, চূর্ণ বিচূর্ণ ডালপালা, ঘাসকে বলা হয়, আর মুহতাজির বলা হয় খোয়ারওয়ালাকে, খোয়ার যে ঘিরে রাখে, আর সেই খোয়ারের মধ্যে বকরি ছাগল থাকে অথবা গরু থাকে, আর সেখানে ঘাস পাত দেওয়া থাকে, ওই বকরি ছাগলের পায়ের তলায় পড়ে যেসব ঘাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিছু খেলো আর বাকিগুলো চূর্ণ বিচূর্ণ হয়, ওই রকম চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলিজিকির, আর নিঃসন্দেহে কোরআনে কারীমকে আমি সহজ করেছি উপদেশের জন্য, কেউ উপদেশ নেওয়ার আছে কি। কাযাবাত কওমু লূত বিন্নুযুর, আল্লাহ বলছেন লূত আলাইহিস সালামের জাতীয় সতর্ককারী গণকে অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছিল। একজন নবী লূত আলাইহিস সালামকে অস্বীকার করায় সমস্ত নবীদের দাওয়াতকে অস্বীকার করেছে তারা। ইন্না আরসালনা আলাইহিম হাসেবা, নিশ্চয় আমি তাদের উপর প্রেরণ করেছিলাম পাথরের বর্ষণ। ইল্লা আলা লুত, তবে লুত আলাইহিস সালামের পরিবার, পরিবারের সদস্য, দুই মেয়ে তার ছিল, তার স্ত্রী নয়, তার স্ত্রী কুফরির অবস্থায় ছিল, যার জন্য আল্লাহ পাক ওই পাপিষ্ট জাতির সাথেই লুত আলাইহিস সালামের স্ত্রীকে ধ্বংস করেছেন। নাজ্জাইনাহুম বিসাহার, তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছিলাম, উদ্ধার করেছিলাম রাতের শেষ প্রহরে। সাহার, এর আগে একটি সূরায় রয়েছে ওয়াল মুস্তাগফির বিল আসহার, তাহলে সাহার এক বচন আর আসহার হচ্ছে বহু বচন। সাহার বলা হয়েছে ভোর রাত্রের সময় যে খাবার খান, সুতরাং সাহার থেকে ওর নাম সাহরি, এই জন্য সিনে ফাতা আছে, জবর আছে। আর সেহের, আরবিতে সেহের, সিনে যদি কাসরা জের দেন তাহলে ওর মানে জাদু হবে। নেমাতাম মিন ইনদেনা, আমার পক্ষ থেকে এই ছিল অনুগ্রহ, এই লূত আলাইহিস সালামের পাপিষ্ট জাতিকে ধ্বংস করা, নোংরা জাতিকে ধ্বংস করা, কুফরির সাথে সাথে তাদের সমকামিতার পাপ তুঙ্গে উঠে গেছিল। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এটি আমার পক্ষ থেকে নিয়ামত ছিল, নিয়ামত এই দিক থেকে যে আল্লাহ পাক সম্মানিত করলেন আল্লাহর নেক বান্দাদেরকে, আর অসৎ লোকদের উচিত শাস্তি দাও, এটি আল্লাহ পাকের নিয়ামত, তাতে শান্তি নেমে আসবে দেশে, আর আগামী প্রজন্মের জন্য এতে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে যে তারা সংশোধন করবে জীবনের, তারা এই বদ আচরণের হবে না। কাজালিকা নাজজি মান শাকার, এইরকমই উত্তম প্রতিদান দিয়ে থাকি যারা শুকরিয়া জ্ঞাপন করে। যেমন আমি লূত আলাইহিস সালামকে সম্মানিত করেছিলাম, তেমনই আমি যারা শুকর গুজার বান্দা তাদেরকে আমি উত্তম বদলা দিয়ে থাকি ইহকাল পরকালে। ওয়ালাকাদ আনজারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন-নুযুর, আর নিঃসন্দেহে তাদেরকে সতর্ক করেছে লূত আলাইহিস সালাম আমার পাকড়াও থেকে, কঠোরভাবে আল্লাহ ধরে নেবেন, সতর্ক সাবধান করেছিল। ফাতামারাউ, কিন্তু তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল অথবা তারা সন্দেহ করেছিল, বিশ্বাসই করেনি লূত আলাইহিস সালামের কথা। ফাতামারাউ বিন-নুযুর, সতর্ককারীদের সম্পর্কে তারা বাগবিতণ্ডাই লিপ্ত হয়েছিল বা তারা সংশয় পোষণ করেছিল, মানেনি। ওয়ালাকাদ রাওয়াদুহু আন যাইফিহি, আর এই নোংরা জাতি লূত আলাইহিস সালামের সাথে স্পষ্ট বুঝে আসবে না, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে ফেরেশতারা সুসংবাদ দিলেন ইসহাক আলাইহিস সালামের, আর তারপরে সেখান থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ভুনা বাছুর নিয়ে এসেছিলেন তা খেলেন না, আর বললেন যে আমরা যাচ্ছি এখন লূত আলাইহিস সালামের কওমের উদ্দেশ্যে তাদেরকে ধ্বংস করার জন্য। তো সেখানে এসে যখন পৌঁছে অত্যন্ত সুন্দর চেহারায়, সুন্দর মানুষের রূপে জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, তো এরা যখন মেহমান হিসাবে লূত আলাইহিস সালামের বাড়িতে এসে বসেছেন, তখন এই গ্রামের এই নোংরা চরিত্রের লোকেরা দেখতে পেয়েছে যে এত সুন্দর সুন্দর লোক জীবনে তো পাইনি, আর পুরুষ লোক দেখলে তো এরা এই সমকামিতার জন্য মরিয়া উঠে, আর বিশেষ করে যদি ওইরকম যুবক যাদের দাড়ি গোপ এখনো বেরোয়নি, এদের পিছনে এরা বেশি ছুটত, এদেরকে খুব সুন্দর লেগেছে ছুটেছে। এসে লূত আলাইহিস সালাম বলছে যে তোমার বাড়িতে কে ঢুকেছে ওগুলো আমাদের হাওয়ালা করো, দাও আমরা ওদের সাথে আমাদের মনের যে আশা রয়েছে তা পূরণ করব। সমকামিতার জন্য তারা তলব করলো, আল্লাহ পাকের কথা বলছেন। এই সময় লূত আলাইহিস সালাম এত পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ কোন মুসিবত আসলো, আমার মেহমানদেরকে কি করে রক্ষা করো। লূত আলাইহিস সালাম বুঝতে পারেননি যে এরা ফেরেশতা, মেহমান এসছে, আর মেহমানের মান ইজ্জত রক্ষা করা এটা হচ্ছে আপ্যায়নের অন্তর্ভুক্ত, উত্তম চরিত্র এটা, আমি এই অতিথিদের কি করে মান ইজ্জত রক্ষা করব। পরেশান হয়ে গেছেন আর বলছেন যে উফ, যদি আমার বংশধর থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে তোমরা এইরকম চাপ সৃষ্টি করতে পারতে না, এইরকম জুলম অত্যাচার করতে পারতে না। এই ধরনের কথা একটা বলেছেন অতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক সাবধান করেছেন, না সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকবে, হেফাজত করি আল্লাহ। ফেরেশতা যখন বুঝতে পেরেছেন যে লূত আলাইহিস সালাম খুব বিচলিত হয়ে পড়েছে আমাদের মান ইজ্জত রক্ষার উদ্দেশ্যে, ফেরেশতা বলছেন যে লূত তুমি চিন্তা করিও না, আমরা এদেরকে ধ্বংস করার জন্য এসেছি, আমরা কোনো মানুষ নই, আমরা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আর যখনই তারা এগিয়ে এসেছিল, তাফসীরে কিতাবাতিতে রয়েছে যে জিব্রাইল আলাইহিস সালাম তার একটা ডানা দিয়ে এমন করে ওই লোকগুলির উপর আঘাত করেছিল যে যেই লোকটি এসেছিল আক্রমণ করার জন্য বা এই অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদের চোখের যে ঢেলা ছিল তা বেরিয়ে গেছিল, কোন কোন তাফসীরকাররা বলেছেন, আর কেউ কেউ বলেছেন যে তাদের চোখ একবারে লেপে দেওয়া হয়েছিল, এই চোখের যে ফাটল রয়েছে একেবারে শেষ, দৃষ্টিশক্তি আল্লাহ পাক কেড়ে নিয়েছেন এইভাবে, আর তারপরে ওখান থেকে ওইভাবে ফিরে গেল, আর সন্ধ্যাবেলা আর ভোর রাত্রে এদের উপর সকাল হইতে আল্লাহ পাকের আজাব চলে আসলো। আল্লাহ পাক ইরশাদ করছেন তারা যখন লূত আলাইহিস সালামের অতিথির সুরক্ষার ক্ষেত্রে সুরক্ষা করতে দেবে না, এদেরকে দাও আমাদেরকে, তুলে দাও আমাদের হাতে, এর জন্য যখন চাপ সৃষ্টি করেছিল, ফাতামাসনা আয়ুনাহুম, আমি আল্লাহ তাদের দৃষ্টি শক্তিকে মুছে দিয়েছিলাম, তামাসা মানে মুছে দেওয়া, লেপে দেওয়া, ফাজুকু আযাবি ওয়ানযুর, আর আমি বলেছিলাম তাদেরকে যে আসাদন করো আমার আজাব এবং আমার সতর্কবাণী, মজা চাখো এখন। ওয়ালাকাদ সাব্বাহুম বুকরাতান আযাব মুস্তাকির, আল্লাহ পাক বলছেন আর নিঃসন্দেহে তাদের উপর সকালে সকালে, সকাল বুকরা মানে হচ্ছে সকাল, সকালে সকালেই স্থায়ী আযাব আপতিত হয়েছিল, অর্থাৎ ভোর হইতেই তাদেরকে আল্লাহ পাক আজাব দিয়ে ধ্বংস করেছিলেন। ফাজুকু আযাবিয়া নজর, সুতরাং আস্বাদন গ্রহণ করো আমার আজাব এবং আমার সতর্কবাণীর। ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর নিঃসন্দেহে আমি কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা কামারের আয়াত নম্বর 41, ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনা নুযুর কাযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাখাযনাহু আখযা আযীযিন মুক্তাদির। মহান আল্লাহ এখানে ফিরআউনের কথা এবং ফিরআউনের জাতির কথা সংক্ষেপে উল্লেখ করছেন যে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনা নুযুর, আর নিঃসন্দেহে ফিরআউনের বংশধরের কাছে, ফিরআউনের অনুসারীদের কাছেও সতর্ককারীরা এসেছিল। মূসা আলাইহিস সালাম এসেছিলেন আর হারুন আলাইহিস সালাম, দুই নবী এসেছিলেন। কাযাবু বিআয়াতিনা কুল্লিহা, আমার সমস্ত মুজিজাগুলিকে নিদর্শনগুলিকে তারা অস্বীকার করেছিল। আর আয়াত মানে আল্লাহ পাকের বিধান, হইতো আমার বিধানকে অস্বীকার করে, মূসা আলাইহিস সালামের উপর যে বিধান এসেছে, ওহী এসেছে, তা অস্বীকার করেছে। ফাখাযনাহুম আখযা আযীযিন মুক্তাদির, তখন তাদেরকে পকড়াও করেছিলাম। আখযা আযীযিন মুক্তাদির, যেমন মহাপরাক্রান্ত আর সর্বশক্তিমান ক্ষমতাবান পকড়াও করেন, আমি ক্ষমতাবান আর আমি মহাপরাক্রান্ত, তাদেরকে পকড়াও করেছিলাম। এই ফিরাউনকে ডুবিয়ে আল্লাহ ধ্বংস করেছেন হাজার হাজার তার সৈন্য সামন্ত সহ। আকুফারুকুম খায়রুম মিন উলাইকা আম লাকুম বারাআতুম ফিজ জুবুর, আল্লাহ পাক এখান থেকে কাফের কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার যারা কাফের মুশরিক ছিল, তাদেরকে বিশেষ করে বোঝাতে চেয়েছেন আর তাদেরকে জিজ্ঞাসা করছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, তোমাদের এই কাফেররা, অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যুগের এই কাফেররা আর আগের যুগের এই কাফেররা, ফিরাউনের যুগের কাফেররা, তারপরে আদ সামুদের যুগের কাফেররা, লুত আলাইহিস সালামের জামানার কাফেররা, এই সব কাফেরদের ইতিহাস বর্ণনা করলো সংক্ষেপে। এই কাফেররা বেশি ভালো ছিল আর বেশি শক্তিশালী ছিল, না এই কুরাইশরা বেশি শক্তিশালী হয়ে গেছে? আমি ওই সব আগের জাতি কয়েকশো বছর করে বাঁচত আর শক্তির দিক থেকে প্রবল ছিল, তাদেরকে যদি ধ্বংস করে দিয়ে থাকি, তাদের কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, সেই জন্য তাদের ধ্বংস করেছি তাদের পাপের কারণে, আর এরাও যদি ওই রাস্তায় ধরে তাহলে এদেরকেও আমি ধ্বংস করে দেব। আল্লাহ বলছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, কি তোমাদের কাফেররা ওই সব কাফেরের তুলনায় শ্রেষ্ঠ উত্তম? না, কখনো না। কাফের আল্লাহর নজরে সমান, আল্লাহর অবাধ্য আল্লাহর নজরে সমান, মুশরিক আল্লাহর নজরে সমান। আমলাকুম বারা আতুন ফিস জুবুর, নাকি হে কোরাইশ, হে আরব মুশরিকরা, তোমাদের জন্য কোন গ্রন্থে ছাড় প্রাপ্তি লিখা আছে, বারা মুক্তির ঘোষণা লিখা আছে, যে তোমরা যদি কুফরি করো তবুও তোমাদের আল্লাহ সাজা শাস্তি দেবেন না, তোমরা যদি মোহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতাও করো তারপরে তোমাদের উপর আযাব আসবে না, এরকম কোন ছাড় প্রাপ্তি লিখা আছে কি? আমি ইয়াকুলুনা নাহনু জামিউ মুনতাসির, নাকি তারা বলে থাকে আমরা একটি সংঘবদ্ধ দল, জামি সংঘবদ্ধ দল, মুনতাসির যে নিজের প্রতিরক্ষায় সক্ষম, আমরা নিজেদের কে রক্ষা করতে পারবো? সাইয়ুহজামুল জামু ইয়াল্লুনা দুবুর, এই আয়াতে ভবিষ্যৎবাণী রয়েছে, শীঘ্রই এই সংঘবদ্ধ দল পরাজিত হবে, আল্লাহ বলছেন। আর এই আয়াতের বাস্তবায়ন হয়েছে বদরের যুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের শেষ দিকে এই সূরা নাযিল হলো, আর তারপরে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, 1000 কাফের মুশরিক, 70 জন তাদের জাহান্নামে পৌঁছিল হত্যা হয়ে মুমিন মুসলিমদের হাতে, আর 70 জনকে বন্দী করে নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী করেছেন, মক্কাতে ভবিষ্যৎবাণী হচ্ছে যে শীঘ্রই এই সংঘবদ্ধ কুরাইশদের দল পরাস্ত হবে, পরাজিত হবে, ওয়ায়ুয়াল্লুনা দুবুর, এবং পেছন ফিরে পালাবে, বালিস সাআতু মাউইদুহুম, এই তো দুনিয়ার শাস্তি হলো, এ তো হালকা শাস্তি, এক দুই মিনিটের মধ্যে শেষ, প্রাণ নাশ হয়ে গেল আর কোনো কষ্ট পাচ্ছে না মনে হইলো, হ্যাঁ, কিন্তু তারপরে যে আখিরাতের আযাবের শাস্তি কবরের জীবনে শুরু হইলো, আর জাহান্নামের শাস্তি আখিরাতে যে রয়েছেই তা তো আছেই, বালিস সাআতু মাউইদুহুম, বরং তাদের সাথে নির্ধারিত সময় হচ্ছে কিয়ামতের, কিয়ামতের দিনে সেই মহাশাস্তি তাদের শুরু হবে। ওয়াসাআতু আদহা ওয়া আমার, এবং এই কিয়ামত অতি কঠিন, আদহা অতি কঠিন, ওয়া আমার এবং অতিশয় তিক্ত, মুররুন মানে তিক্ত, আমার অতিশয় তিক্ত। ইন্নাল মুজরিমিনা ফি দলালিন ওয়া সুর, নিঃসন্দেহে যারা অপরাধী, যে কোন রকমের অপরাধে থাক না কেন, তারা ভ্রষ্টতায় রয়েছে, গুমরাহিতে রয়েছে, অসৌর আর পাগলামিতে রয়েছে, তারা পাগল, আর যারা ভালো পথে চলে তারা কখনো পাগল নয়। আর কেউ কেউ তাফসীর করেছেন সোরের আর একটি অর্থ হয় যেটা প্রসিদ্ধ অর্থ সাইর, এই জন্য জাহান নামের একটি নাম, জ্বলন্ত আগুনকে সাইর বলা হয়। তো নিশ্চয়ই অপরাধী যারা তারা ভ্রষ্টতায় ইহ জগতে গুমরাহিত রয়েছে, পথহারা হয়ে রয়েছে, আল্লাহর পথে চলেনি, সুতরাং তারা জ্বলন্ত আগুনে অবস্থান করবে, জ্বলবে। ইয়াউমায়ু সাবুনা ফিন্নারে আলা ওজু, স্মরণ করো ওই দিনকে যেই দিন তাদেরকে জাহান নামের আগুনে তাদের মুখের ভরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, মুখের ভরে নিয়ে যাওয়া হবে। আর সাকার একটি জাহান্নামের নাম, তারা জাহান্নামের স্পর্শের আস্বাদন করতে থাকো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিঃসন্দেহে আমি প্রত্যেক বস্তুকে নির্ধারিত করে সৃষ্টি করেছি, সুপরিমিত করে নির্ধারিত করে সৃষ্টি করেছি। এই আয়াতটি তাকদীর সম্পর্কে তাফসীরকাররা বলেছেন, উলামায়ে কেরামরা, তাকদীর যে ইমানের ৬ নম্বর পিলার তার দলিল প্রমাণ এই একটি আয়াত, এছাড়াও আরো অন্য দলিল প্রমাণ রয়েছে। প্রত্যেক বস্তুর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সময়, রেজিক, আয়ু, হায়াত, মৌত, স্থান, শত শত সবকিছু, শুধু মানুষের জন্য প্রত্যেক জীবের কুল্লা শাই আল্লাহ বলেছেন, শুধু মানুষের ক্ষেত্রে না, প্রত্যেক বস্তু। তাহলে বোঝা গেল শুধু প্রাণীর না, প্রাণীর না, যেগুলি গাছপালা উদ্ভিদ সেগুলির ক্ষেত্রেও, আর পাহাড় পর্বত ইত্যাদি, মাটি পাথর ইত্যাদি সবকিছুর সময় আল্লাহ পাক নির্ধারণ করেছেন। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদা, আর আমি যখন ধ্বংস করতে চাইব, কিয়ামত কায়েম করতে চাইব, তো আমার নির্দেশ তো মাত্র একটা হবে, আমার নির্দেশ মাত্র একটা কথা হবে, সেটা হচ্ছে কুন, হয়ে যাও। আল্লাহ বলবেন শুধু ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ হচ্ছে কোনো কিছু করার ক্ষেত্রে, ইজা আরাদা শাইআন, যখন কোনো কিছু করতে চান, তখন সেই বিষয়টির উদ্দেশ্যে বা সেই কাজটির উদ্দেশ্যে বলেন কোন, হয়ে যাও, ফায়াকুন, তখন সেটা হয়ে পড়ে। সূরা ইয়াসিন আল্লাহ পাকের সাথ করেছেন। কালামহিল বাসার, চোখের পলকের মতো, আর এই একটা কথা বলতে চোখের পলকের সময় লাগে না, আর চোখের পলকে আল্লাহ পাক রব্বুল পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দিবেন, ধ্বংস করে দিবেন। ওয়ালাকাদ আহলাকনা আশিয়াকুম, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি তোমাদের মতো লোকদেরকে, তোমাদের আকীদা, তোমাদের মতোই বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, তোমাদের মতোই চরিত্র, তোমাদের মতোই শির কুফরিতে লিপ্ত, পাপে লিপ্ত লোকদেরকে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? দেখো আগের লোকদেরকে ধ্বংস করেছি আর তোমাদেরকে ছেড়ে দেবো? আছে কেউ মক্কায় উপদেশ গ্রহণকারী যে নবীর প্রতি ঈমান নিয়ে আসবে? আছে কেউ কোন মানুষ উপদেশ গ্রহণকারী যে সৎ পথে ফিরে আসবে? আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ-জুবুর, আর যা কিছু তারা করে বা করবে তা লিখা রয়েছে কর্মলিপিতে, আমলনামায়। এই জুবুর আমলনামাকে বোঝানো হয়েছে। তাহলে প্রত্যেক ব্যক্তি যা কিছু করে বলে, প্রত্যেকটি বস্তু, ভালো করলেও লিখা হয়, মন্দ করলেও লিখা হয়, আমলনামায় যে লিখা হয়, এর দলিল প্রমাণ হচ্ছে আয়াতটি। ওয়াকুল্লু সাগীরি ওয়া কাবীরি মুস্তাতার, আল্লাহ পাক বলছেন আর প্রত্যেক ছোট বড় সবকিছুই লিপিবদ্ধ হয়। ছোট গুনাহ লিপিবদ্ধ হয়, বড় গুনাহ হয়, ছোট নেকি হয়, বড় নেকি হয়, ফরজ ওয়াজিব লিখা হয়, সুন্নাত মুস্তাহাব লিখা হয়, অন্তরের সৎ নিয়তও লিখা হয়। অন্তরের সৎ নিয়ত করলে হয়তো কোনো কারণে করতে পারলেন না, সেটা তো নেকি লিখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, নিশ্চয়ই আল্লাহ ভীরু যারা, যারা সংযত পাপ মুক্ত জীবন যাপন করেছে, তারা জান্নাতে, বহু বাগান বিশিষ্ট জান্নাত অবস্থান করবে। ও নাহার, আর নহরে অবস্থান করবে, তাদের জন্য জান্নাতি নহর রয়েছে। ফি মাকআদে সিদকিন ইনদা মালিকি মুক্তাদির, আর তাদের অবস্থান হবে ফি মাকআদে সিদকিন, প্রকৃত সম্মান তাদের হবে, ফি মাকআদে সিদকিন অর্থাৎ প্রকৃত সম্মান, এমন জায়গায় অবস্থান হবে যেটা সত্য আর সেটা হচ্ছে সম্মানজনক। সুতরাং ফি মাকআদে সিদকিন এর মানে হচ্ছে প্রকৃত সম্মান ও মর্যাদা হবে তাদের ইনদা মালিকিন মুক্তাদির, যিনি আল্লাহ পাক রব্বুল একমাত্র বাদশাহ, বাদশাহদের বাদশাহ তার নিকটে, আর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান মুক্তাদির তার নিকটে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনই তাদের আতিথ্যের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা নিকটবর্তী হতে পারবে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে পারবে। এখানে আমাদের তাফসীর শেষ হলো, অল্প সময় বাকি আছে, তাতে আপনারা প্রশ্ন করতে পারেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা তাফসীর শুনলাম একটি আয়াতের, ওয়া আল্লা তাজির ওয়া আজরাতুন বিজরা উখরা, কিন্তু একটি হাদিসে রয়েছে যে ইন্নাল মাইয়্যিতা ইউআযাবু বিবুকাই আহলিহি, ঠিক। তো এখানে মাইয়্যিত তো মারা চলে যাচ্ছে, তো কি কারণে তাকে সাজা দেওয়া হচ্ছে? আল্লাহ বললেন যে কেউ কারো বোঝা উঠাবে না, ঠিক না? এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। আর একটি সহিহ হাদিস রয়েছে, বরং একাধিক হাদিস রয়েছে মর্মে, যে কোন মাইয়্যিত মৃত ব্যক্তির ওপর যদি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন রোদন করে কান্না করে, এমনি কান্না নয়, তাহলে মাইয়্যিতকে শাস্তি দেওয়া হয়। সব মাইয়্যিতকে শাস্তি দেওয়া হয় না, যে ওই মাইয়্যিতকে শাস্তি দেওয়া হবে যেই মাইয়্যিতের দেশে এলাকায় গ্রামে এই রকম রোদন করে কান্নার প্রচলন আছে, কুপ্রথা আছে, আর সে নিষেধ করে গেল না, উপদেশ দিয়ে গেল না যে দেখো আমি মারা যাবো তোমরা এইরকম করে কাঁদবে না, চিৎকার করবে না, ধৈর্য ধারণ করবে, উপদেশ দেওয়া ফরজ ছিল, যেহেতু দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সেই জন্যই আজাব হবে। আর নিষেধ করে গেল তারপরে যদি কেউ কান্না করে রোদন করে তাহলে আজাব হবে না। এভাবে সমন্বয় হইতে পারে। জি হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব, কোরআন শরীফ পড়ার সময়তে এমন একটা সময় চলে আসে যে কথা বলতে বাধ্য হয়ে যায়, আর ঘরে কোরআন শরীফ পড়লে হয়তো কিছু সাইডে কথাবার্তা চলে, তখন সেই দিকে ধ্যান চলে যায়, তো সেই সময়তে কথা বলাটা কি রকম আপনার গুনাহ কাজ হবে না? ভাই জিজ্ঞেস করছেন যে কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যাবে না, শুনলাম, কিন্তু আমরা অনেক সময় কোরআন পড়তে পড়তে কথা বলতে বাধ্য হই, অথবা ওই ঘরে আর অন্য লোক কথা বলছে, তো এই ক্ষেত্রে কি বলা যাবে? কোরআন পড়ার সময় যদি জরুরি হয় যে কথা বলতে হচ্ছে, কেউ কোনো কিছু জিজ্ঞেস করছে অথবা কাউকে কোনো আদেশ নিষেধ করতে হচ্ছে, তাহলে কোরআনটা বন্ধ করে দিয়ে, কোরআন পড়া বন্ধ করে দিয়ে কথা বলবেন। আর কোরআন চলতেই আছে আর কথা বলছেন, এটা জায়েজ নাই, করবেন না। আর আরেকটা অবস্থা যে আপনি কোরআন তেলাওয়াত করছেন আর আপনার বাড়ির সদস্যরা ওই ঘরে গল্প করছে, না এটা চলবে না, এটা জায়েজ নাই। যেখানে কোরআন তেলাওয়াত করবেন আশেপাশে যারা থাকবে তারা মনোযোগ সহকারে শুনবে, আর না হলে যদি কথাই বলতে হয় কোরআন পড়া বন্ধ করবে, আর না হলে তাদেরকে বের করে দিবে যেখানে আপনি কোরআন তেলাওয়াত করবেন। জি সময় শেষ হয়েছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।